মধুর মধুর স্মৃতিগুলো গোবুকে হারায়, মাঝে মাঝে আসুক না মেঘ রাতেরও তারায়। মন ভোলে না, মন ভোলে না, মধুর মধুর স্মৃতিগুলো কবুকে হারায়, মাঝে মাঝে আসুক না মেঘ রাতেরও তারায়। মন ভোলে না, মন ভোলে না, মধুর মধুর স্মৃতিগুলো কবুকে হারায়। প্রতিদিন ফুল ফোটে, প্রতিদিন ঝড় এসে, প্রতিদিন ফুল ফোটে, প্রতিদিন ঝড় এসে, যে আকাশ নীল হলো মেঘে ওই ভরে সে কেন এমন হয়। মধুর মধুর স্মৃতিগুলো কবুকে হারায়, মাঝে মাঝে আসুক না মেঘ রাতেরও তারায়। মন ভোলে না, মন ভোলে না, মধুর মধুর স্মৃতিগুলো কবুকে হারায়। এই আছে নে ঘুরাবে গো সব সুর, শেষ হয় শুরুতে দূর চিরদিনে দূর। এই আছে নে বেগো সব সুর, শেষ হয় শুরুতে দূর চিরদিন দূর। মিলনে যে হাসে ওই বিরহে সে কাঁদে গো, মিলনে যে হাসে ওই বিরহে সে কাঁদে গো। আলো ভুলে প্রেম তাই ছায়া বুকে বাঁধে গো, কেন এমন হয়। মধুর মধুর স্মৃতিগুলো কবুকে হারায়, মাঝে মাঝে আসুক না মেঘ রাতেরও তারায়। মন ভোলে না, মন ভোলে না।